গবেষক যে এই ব্যস্ততার যুগেও তিনি 100টিরও বেশি বই লিখেছেন। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? 100টিরও বেশি বই লিখেছেন এবং তার বইগুলো যদি আপনারা কালেকশন করতে চান তাহলে তিনি এক দুই কার্টন বইও নিয়ে আসছেন, কিন্তু খরিদ করতে হবে, মাংনায় পাওয়া যাবে না। বিশেষ করে পরিবার পরিজন, যুবক, যুব সমস্যা এবং সমাজ, এ সমস্ত ভিতরে যে সমস্ত ব্যাধি লক্ষ্য করা যায় সে সম্পর্কে তিনি সুন্দরভাবে সাবলীল ভাষায় বই পুস্তক লিখে থাকেন এবং লিখেছেন, এখনও তিনি লিখে থাকেন। তিনি আপনাদের মাঝে আজকে উপস্থিত আছেন। এরকম একজন ভালো যোগ্য ব্যক্তিত্ব কোন কনফারেন্সেও পাওয়া সমস্যা হয়, কিন্তু আপনারা আজ পাবেন বা পেয়েছেন। তার বইগুলো পেতে হলে আলোচনার শেষে বই পিছনে আছে, আমরা ঠিক সময় আপনাদের বলে দেব, আপনারা ওখান থেকে পছন্দনীয় বই আপনাদের যেটা প্রয়োজন নিতে পারেন। আমি আরো কিছু বলতে পারি কিন্তু লোকজন আসুক।